কৃষ্ণমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। তদেব রমম রুচিরম নবম নবম অদেব সশদ মনসো মহসহম তদেব সৌকর্ণব শোষণম নিনম যদুত্তম শ্লোক যশো অনুগীহতে তদেব রমম রুচিরম নবম নবম তদেব সশদ মনসো মহসহম তদেব সৌকর্ণব শোষণম নিনম যদুত্তম শ্লোক যশো অনুগীহতে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানিয়েছেন, কৃষ্ণ সেবার এমন এক চমৎকার বৈশিষ্ট্য আছে, কৃষ্ণ সেবার এমন এক আশ্চর্য জাদু শক্তি আছে, কৃষ্ণ সেবার এমন এক আশ্চর্য ক্ষমতা আছে, যাতে জাগতিক বিচার যে নৈতিক আদর্শ তথা পরিমাণ এগুলো তার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। বাস্তব কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে বাহ্য দৃষ্টিতে যে সমস্ত দুরাচারত্ব আমার জীবনে দৃষ্ট হয় সেই সমস্তগুলো আদরের সঙ্গে সেই সবগুলো বরণীয়। লোকে আমাকে নিন্দা করুক কিন্তু আমি কৃষ্ণ সেবা করব। কৃষ্ণ সেবার অত্যদ্ভুত মহিমা একটু আগেই আলোচনা করছিলাম, কেন কৃষ্ণ সেবার এত মহিমা। আলোচনা প্রসঙ্গে চৈতন্য চরিতামৃত এই কথা শাস্ত্রের উত্থাপন করে বলেছেন, শ্রীশ কৃষ্ণ স্বরূপয়ো, শ্রীকৃষ্ণ আর ঈশ কৃষ্ণ এ দুজন বিচার মতো সিদ্ধান্ততস্তু অভেদ অপি রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ এস রসস্থিতি। সেই জন্য বলছেন শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়ো, শ্রী হচ্ছে লক্ষ্মী, তার পতিকে বলা হয় নারায়ণ, নারায়ণ আর কৃষ্ণেতে স্বরূপত কোনো ভেদ নেই। কিন্তু তথাপি রসিক আচার্যগণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণের মধ্যে এক আশ্চর্য রসের প্রবাহ যেটা অন্য কোনো অবতার তার মধ্যে থাকতে পারে না, একমাত্র কৃষ্ণতেই সম্ভব। ভগবানের যত অবতার আছে এমনকি বিষ্ণু অবতারও যদি ধরি, রাম নৃসিংহ বরাহ আদি, এদের কাউর দ্বারাই আমার হৃদয়ের সর্বাঙ্গীন আনন্দের যে পরিস্ফুটন সম্ভব হতে পারে না। যদি বলেন কেন, তার কারণ হল নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে একজন দ্বারকাধীশ কৃষ্ণ নয়। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পাঁচ রকম রসের সর্বাঙ্গীন এবং সর্বোৎকৃষ্ট বিনিময় সম্ভব হতে পারে। পাঁচ রকম রস যেটা একটু আগে আলোচনা করছিলাম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর মধুরের মধ্যে অনেক পার্থক্য আছে, এই সমস্তগুলোই সর্বাঙ্গীনভাবে একমাত্র ভগবান নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে পরিপূর্ণরূপে আস্বাদন করা সম্ভব হতে পারে। কৃষ্ণের অন্য অন্য যদি কোনো স্বরূপ থাকে, দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ কিংবা রাম, নৃসিংহ, বরাহ আদি, এদের কাউর দ্বারাই এই অপ্রাকৃত এই যে রসের যে সর্বাঙ্গীন বিনিময়, আনন্দের যে উচ্ছলিত অবস্থা, এটা তাদের সঙ্গে সম্ভব হয় না। নন্দনন্দন শ্রীকৃষ্ণের লীলাটাই এরকম, যার জন্য চৈতন্য চরিতামৃত পরিষ্কার জানানো রয়েছে, আমি বিনা ব্রজপ্রেম দিতে নাই শক্তি। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া ভগবানের অন্য কোনো স্বরূপের দ্বারা ব্রজপ্রেম দান করাটা সম্ভব হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম তোমাদের সবাইকে দিতে এসেছিলেন, তার মধ্যে অনেক বেশি ঔদার্যতা ছিল, ঔদার্যটা এত বেশি ছিল, মাধুর্য সুপ্ত ছিল। আর কৃষ্ণলীলাতে মাধুর্য প্রধান, ঔদার্য হচ্ছে আছে, কিন্তু গৌরহরির মতো এরকম হবে। কৃষ্ণ যখন কৃষ্ণ চৈতন্য রূপে এলেন, সেই সময় যে আনন্দ, যে সমস্ত বিতরণ হয়েছিল, সেটা কৃষ্ণস্বরূপেতেও সম্ভব হয়নি। যাকে তাকে দিয়েছেন, যার মধ্যে পাত্রতা নাই তাকে পাত্র করে দিয়ে আবার দান করেছেন। এগুলো কৃষ্ণলীলাতেই সম্ভব, সেগুলো গৌরলীলাতেই সম্ভব হয়েছিল, অন্য কোনো লীলাতে হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের প্রভাব সম্বন্ধে আমি কিছু আলোচনা করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ব্রহ্মসংহিতা আলোচনা করলে পরে ভগবানের যে সমস্ত কিছু রূপ পরিকর বৈশিষ্ট্য ধাম, সেগুলো সমস্ত একটা ক্লিয়ার কনসেপশন পাওয়া যায়। আর তার জন্যই বোধ হয় শ্রী মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে অতি যত্ন করে ব্রহ্মসংহিতা এবং কর্ণামৃত গ্রন্থ নিয়ে এসেছিলেন। এটার দুটোই গৌরী ও গগনের জন্য হার স্বরূপ, দুটোর কোনোটাকেই আমরা, একটাতে কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের ভাব সমস্ত কিছু বর্ণনা, আরেকটাতে ভগবানের মাধুর্যর চরম বর্ণনা রয়েছে। এই দুটো গ্রন্থ গৌরী ও বৈষ্ণবগণের জীবাতু কণ্ঠহার করে রেখেছেন। এই ব্রহ্মসংহিতা গ্রন্থেতে এমন সব বর্ণনা আছেন। এই ব্রহ্মসংহিতা গ্রন্থ অ্যাকচুয়ালি ব্রহ্মা স্বয়ং এটা করেছেন। ব্রহ্মা যা যা দেখেছেন কৃপা পেয়ে, ব্রহ্মা ভগবত কৃপা লাভ করার পর যা যা দেখেছেন সেগুলোই তিনি লিখেছেন, কোনো বানিয়ে লেখেননি। কেন ভগবানের তখন এইটা নিজের কথা, ব্রহ্মাকে বলছেন, জবানহম যথা ভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাত, এটা নিজেই বলছেন। জ্ঞানম পরমম গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গঞ্চ গৃহানুগদিতং মায়া, তুমি নিজে ইচ্ছায় পারবে না, জোর করে আমি দিচ্ছি তুমি নাও, কৃপা সাপেক্ষ। আর আমার রূপ গুণ পরিকর যা কিছু যা যা জানতে চাও সব আমি তোমাকে দেখাচ্ছি, তুমি জানো। পরে তত্ত্বগতিতে অনেক কথাই বলেছেন, রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মানি তদ বিদ্বান আত্মানময়ম যথাভাস যথাতমাহা যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু ন প্রবিষ্টান্ন প্রবিষ্টানি ন তেষু তেষু ন তেষু অহম, ইত্যাদি অনেক গভীর কথা সেগুলি চতুশ্লোকী ভাগবতে এসে বর্ণনা করা আছে, শুনতে পাবে মন ঠান্ডা করে। লাস্টে একটা আশীর্বাদও দিয়েছিলেন ব্রহ্মা, ব্রহ্মাকে ভগবান একটা আশীর্বাদও দিয়েছিলেন, বলছেন আমার এই মত, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করে কেউ, সে অনুপাতে যদি জীবনযাপন করেন, তাহলে কী বলছেন, বলছে তাকে আর কল্পে কল্পে তাকে দুঃখ পেতে হবে না কোনো রকম। ভবান কল্প বিকল্পেষু ন বিমর্জতি কহিরচিৎ, আমার যে মায়া যার জন্য তুমি ভয় পাচ্ছ, রজগুণে আমাকে বিভাবিত করলেন, সৃষ্টির কাজে লাগিয়ে রাখলেন, কিন্তু আমার আশীর্বাদ রইল, কিছু করতে পারবে না তোমার। বলছে আমার আশীর্বাদের ফলে কল্পে বিকল্পে তুমি সৃষ্টির কার্য করেও তোমার বিমোহন, যেটা মোহপ্রাপ্ত হয় বিশেষ রূপে, সেটা তোমার হবে না। হয়তো সেই জন্যই ব্রহ্মাজিকে সৃষ্টির কাজে ব্যস্ত থাকলেও আমরা দ্বাদশ মহাজনের একজন বলে চিহ্নিত করেছি, দ্বাদশ মহাজনের একজন, তাকে ছাড়া যাবে না। ভগবানের পরিকর বৈশিষ্ট্য ধাম নাম ইত্যাদি আলোচনা করতে গেলে প্রভূত সময় দরকার, প্রচুর। কিন্তু কিছু বৈশিষ্ট্য আলোচনা করে যেতে হবে ওই অল্প সময়ের মধ্যে, যেটা ওখানে উত্থাপন করেছিলাম কিন্তু সময়ের পর তিন ঘন্টায় কী হয় কিছুই হয় না। বিস্তৃত তত্ত্ব ভগবান যখন প্রতিজ্ঞা করছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম, যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ভজনা করে তার পেমেন্ট দিয়ে দিই। পেমেন্ট বোঝো, কিছু করলে তার পেমেন্ট দিয়ে দিল, ভগবানের এটা স্বভাব। তোমরা মনে করো আমরা ভগবানে ভক্তি করি, কিন্তু ভগবানও ভক্তি করে। ভগবান হচ্ছে ভক্ত ভক্তিমান, ভক্তের প্রতি ভক্তি করে। ভক্তি মানে ভজ ধাতু, সেবা করা। ভগবানকে তুমি সেবা করবে, ভগবান তোমাকে সেবা করে পেমেন্ট দিয়ে দেবে। দেখে করে দেখো, আর যদি শুদ্ধভাবে ওঠো, চালাকি করতে যেও না, আমাকে কিছু দেবে না, তোমার সেবাটা আমি ভালোবেসে করলাম, তখন আলাদা। আর যদি কোনোরকম চালাকি করে করো, তাহলে যা চাই যা করবে তার দ্বিগুণ দিয়ে দেবে। আমি নিজে দেখেছি, যা করলাম তার ডবল দিয়ে সঙ্গে সঙ্গে। আরে মুশকিল ব্যাপার তো। কিন্তু শুদ্ধ ভূমিকায়, যদি ব্রজবাসীর ভূমিকায় আমরা উন্নত হতে পারি, সেটা অনেক আলোচনা রূপ গোস্বাইপাদ সনাতন গোস্বাইপাদ করেছেন, জীবপাদও অনেক কথা বলেছেন। সর্বদাই আমাদের একটা টার্গেট মনে রাখতে হয়, কোনো দিন ভুললে চলবে না। সেটা হচ্ছে যা করি সবসময় একটা জিনিস রূপ গোস্বাইপাদের যে উপদেশ সবসময় মনে রাখতে হবে, সেটা অপূর্ব। সেখানে বলছেন যে কোনো অবস্থায় থাকো, যা খুশি করো, কিন্তু ব্রজবাসীগণের আনুগত্যে ভজন করতে হবে। ব্রজবাসীগণের আনুগত্যে রূপ গুণ লীলা এই সমস্তগুলো তোমার অনুশীলন করে যেতে হবে। ব্রজবাসীগণের আনুগত্য ছেড়ে দিলেই তোমার সব শেষ হয়ে গেল, আর থাকবে না। যে যেই রসকে উপাদেয় বলে মনে করেছেন, যে যেই রসকে উপাদেয় বলে মনে করেছেন, সেই রসের আচার্য কাকে ধরেছেন? কেউ যদি নন্দ মহারাজকে আচার্য ধরেন, নন্দ মহারাজের ভালোবাসাটা কৃষ্ণের প্রতি গোপালের প্রতি ভালো লাগে, তা হতে পারে। নন্দ মহারাজকে দেখে তার ভাব অনুশীলন করতে হবে। যশোদা মায়েরটা যদি ভালো লাগে সেইভাবে করতে হবে। ব্রজবাসীগণের যার ভাব এবং সেবা তোমার হৃদয়কে স্পর্শ করবে, সেই ভাবকে তোমার অনুশীলন করে যেতে হবে, এবং করতে করতে অন্তিমে সেটাতেই তোমার সিদ্ধিলাভ হবে। নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলো স্বত হরিনামের ফলেই আস্তে আস্তে উদিত হতে থাকবে। যেটা বড় আশ্চর্য বিষয়, ভগবান সমস্ত চোদ্দ ভুবনের কোনো জায়গায় ভগবানের সেবা করে কেউ রেহাই পায়নি, ভগবান তাকে পেমেন্ট দিয়ে দিয়েছেন, ভগবান কাউ ধার ধারেন না। কিন্তু ব্রজভূমি এমনই, ব্রজভূমির মধ্যে যারা ভগবানকে ভালোবেসে সেবা করেন তার কাউরই কোনো প্রতিদান ভগবান দিতে পারেননি। বিশেষ করে গোপীগণের তো নাই, পুরো হাত তুলে সারেন্ডার করে দিয়েছেন, না পারে অহম নিরবদ্ধ সংযুজম যা মা আভাজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদব প্রতিজাত সাধনা। তোমরা যে গৃহ দেহ গেহ সংসার আধির এই যে বন্ধন, এগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমার কাছে চলে এসে আমার সেবা করবার জন্য পাগল পাগলিনী হয়ে গেছো, এই যে পদ্ধতিতে তোমার সেবা করেছো এটা কোনোদিন পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না। আমার নিজের কাছে এটা অবাক, কী করে এটা হতে পারে? তাই জন্য তোমাদের প্রতিদান আমার নেই। সব জায়গায় আমি বলেছি, সব জায়গায় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম, তোমাদের কাছে আমার কোনো প্রতিজ্ঞা এসব নাই, বরঞ্চ তোমরাই তোমাদের নিজেদের সাধুতা আছে তার দ্বারা কৃতকৃতার্থ হও। আমি যদি ব্রহ্মার সমান আয়ু পাই, ভগবান মজা করে বলছেন, তাহলেও তোমাদের প্রতিদান আমি দিতে পারবো, রিটার্ন কিছু নাই। এটাকে বলে ব্রজের সেবা। ব্রজবাসীর সেবা হলো ভাবের সেবা। তন্নামরূপচরিতাদি সুকীর্তনান স্মৃতা ক্রমেণ রসনা মনসি নিয়জ তিষ্ঠন বজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। কি উপদেশ সার? কোন উপদেশ উপকসিম পারে? তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসি নিয়জ তিষ্ঠ ন বজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। তোমার জীবনে অখিল কালকে কৃষ্ণের প্রতি ভালোবাসা দিয়ে অলঙ্কৃত করো। অলঙ্কার বোঝো, ডেকোরেশন। ব্রজের মধ্যে কোনো সোনা রূপা এসব চলবে না, ভালোবাসার অলঙ্কার। সেখানে এই ধাতু পাহাড়ের গা থেকে ঘষে একটু লাল রং কৃষ্ণের গোলে গালে লাগিয়ে দাও, ওরা খুব সুন্দর হয়েছে, পাউডার হয়ে গেল। গলায় হ্যাঁ পাঁচটা ফুলের বৈজন্তী মালা দিয়ে দাও, গলায় দুলছে। বরহা পীরম নট গরভপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্ধদবাস কনক কবিসম বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধান বেন রদর সুদয় পুরায়ন গোপবিন্দই বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। এই ধারণাটাই আমাদের হৃদয়ে রাখতে হবে, কৃষ্ণের রূপ, কৃষ্ণের এ প্রত্যক্ষ রূপ। এই রূপের বর্ণনাটা শুনে সুখদেব গোস্বামী পাগল হয়ে গেছিলেন। পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে, আমি নৈর্গুণ্য নির্গুণ ব্রহ্মেতে পরিনিষ্ঠ ছিলাম, হলে কি হবে? এই লীলার কথা শ্রবণ করার পর আমি পাগল হয়ে গেছি। পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে, ভগবানের এইসব লীলা কথা শ্রবণ করার পরই সুখদেব গোস্বামী পাগল হয়ে গেছেন। আরও বলো, আরও বলো, বলে আরও শুনতে গেলে চলো, সেখানে সব পাবে। নিয়ে চলে এলেন সুখদেব গোস্বামীকে ব্যাসদেব গোস্বামীর কাছে। কৃষ্ণের স্বরূপ সন্তান জানতে হলে প্রচুর পরিবারে গভীরভাবে ভজনে ডুবতে হবে। তাহলে কৃষ্ণের স্বরূপ, রাধারানীর স্বরূপের কিঞ্চিত জ্ঞান যদি না হয়, তাহলে এইসব রসবস গল্প কথা এসব বইয়েতেই থাকবে, কিছু লাভ হবে না। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সেটা কে, রাধারানী বা কে, এইসব বিশেষভাবে গভীর তত্ত্ব আলোচনা করলে তখন কৃষ্ণের প্রতি ভালোবাসা বাড়বে। যার জন্য আমাদের টিকাকাররা পরিষ্কার জানিয়েছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে চিত্তে লাগে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। যদি অবহেলা করো আসবে না, অনুরাগ ভরে ভজন করতে করতে তারপর পর্যন্ত নন্দনে, নালে তুমি মন্দিরে ঢুকবে, পূজা করবে, সব করবে, পৌপাত বেরিয়ে আসার পর বলে কী পূজা করে এলে, খেলো কেন রাধাকৃষ্ণের পূজা, পৌপাত বললেন রাধাকৃষ্ণের পূজা হয়নি, কিসের পূজা হলো, লক্ষ্মীনারায়ণের পূজা হয়ে গেছে, রাধাকৃষ্ণ রয়েছে কিন্তু পূজা হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ, কেন বললে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে তুমি বিধিমার্গে কী করে পুজো, আবার তো বিধিমার্গ ছাড়তে চলবে না, বিধিমার্গ যে উল্লঙ্ঘন করবে তা হবে না, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ, এই ওয়ার্নিংটা তোমাকে দেয়া হলো। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, বিধিমার্গে কৃষ্ণ প্রেম পাইতে নাহি শক্তি, এইটাকে সামনে রাখলে ভয় লাগবে। বিধিমার্গ করো কিন্তু ভালো নিজের যোগ্যতা চিন্তা করো, আমার তো কিছু হলো না, করতে করতে শিগগিরই এই বিধিমার্গে তোমার রাগমার্গে প্রবেশ করিয়ে দেবে, সেখানে আর কোনো অসুবিধা হবে না। আমি রসের ব্যাখ্যা করছিলাম, একটু তুলেছিলাম, সেখানে বলছেন কি জীবগোস্বামীপাদ সুন্দরভাবে বলছে, রূপগোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন সুন্দর বিভিন্ন জায়গায়। হৃদি সত্যজ্জলে বারম সদ্যতে সরস মতহা, হৃদয়ের মধ্যে একটা শুদ্ধ সত্যজ্জল ভাব আসবে, উজ্জ্বল, শুধু সত না, এটার মধ্যে একটা অনাবিল একটা ট্রান্সেন্ডেন্টাল ব্লিস, অপ্রাকৃত একটা সুখানুভূতি হবে। হ্যাঁ, সেইটাকে বলে রস। এই রসকে পার্সোনিফাই করা হয়েছে, রসকে নির্ণয় করে এরকম আঙুল দেখিয়ে ভক্তিমন্ত ঠাকুর প্রার্থনা করছেন, হে রস আমাকে কৃপা করুন, মানে রসের স্বরূপ আছে। জড়জগতে যে রস আস্বাদন করে তো কোনো স্বরূপ নেই, বিকলাঙ্গ, কোনো স্বরূপ নেই, কিন্তু অপ্রাকৃতিক জগতের রসের কিন্তু স্বরূপ আছে, ভক্তিমী ঠাকুর জানিয়েছেন। ওই জন্য রসের চরণে প্রার্থনা করেছেন কাতরভাবে, হে রস আমাকে কৃপা করুন, রসের যদি করুণা হয় তাহলে কৃপা করবে। সেই জন্য বলছেন হৃদয়ের মধ্যে শুদ্ধ সত্যজ্জ্বল ভাব আবির্ভূত হবে, আর হলে পরে যে একটা অনাবিল সুখানুভূতি হবে কৃষ্ণের সেবা করে, সেটাকে রস বলা হয়, সেটা রস আস্বাদন হয়। হৃদি সত্যজ্জ্বলে বাড়ম সদ্যতে সরথমতা, এটা জড়জগতের রস নয়। আর জড়জগতের রসের অনুশীলন করতে গিয়ে সহজিয়া ব্যক্তিরা যারা আছেন তারা চিটে গুড়ে যেমন পিঁপড়ে পড়ে যায়, ইঁদুর পড়ে যায় আর মরে যায়, কোথায় রস খেতে গেল যে রসেতে পড়ে গিয়ে ওইখানেই মরে গেল, পারবে? চিটে গুড়েতে পড়ে গেলে পিঁপড়ে পড়ে যায়, গুড়ে পড়ে যায় চিটে গুড়ে, আর মধুতে পড়ে গেলে আর বেরোতে পারেন, ওই যে ওইখানেই ঝাপড়ি গেলে। ওই রকম জড়জগতে যারা রস আস্বাদন করছে সহজিয়াগণ, মঠে ত্যাগী বেশ ধারণ করেছেন অথচ মহাপ্রভুর কোনো কথাই মানতে রাজি হচ্ছেন না, তা তাদের জন্য মহাপ্রভু অত্যন্ত কঠোর অনুশাসন রেখেছেন, যেটা ছোট হরিদাসকে শাসন করে আমাদের সামনে রেখেছে, যেটা জগদানন্দ প্রভুর চিৎকার করে বলেছেন, যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, গোরার আমি মুখে বলিলে নেই চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে, লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। গৌরাঙ্গমাপ ক্ষমা করবেন না, এই ব্যাপারটা কিছুতে ক্ষমা করবেন না, অন্য যদি কোনো দুর্বলতা থাকলো ঠিক আছে, কিন্তু কামিনীর ব্যাপারে কাঞ্চনের ব্যাপারে এগুলো কিন্তু মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চনস্ব ভগবত ভজন উন্মুখস্ব পারং পরং পারং পরং জিগ মিষ ভবসাগরস্ব সন্দর্শনম বিষয়ানম অথ যোশিতানঞ্চ হা হন্ত হন্ত বিষ ভক্ষণত্ব অসাধু, বিষ ভক্ষণের থেকেও অসম্ভব, অত্যন্ত লজ্জিত বিষয়, মহাপ্রভু ক্ষমা করবেন না, যে কোনো অবস্থাতে ক্ষমা করবেন না মহাপ্রভু, তখন ভজনে থাকলেও আস্তে আস্তে নিচুতে নামবে, নিকৃষ্ট অবস্থায় নেমে যাবে, অনুভব করতে পারবে না। ঐকান্তিকভাবে মহাপ্রভুকে আশ্রয় করার সঙ্গে সঙ্গেই দেখা যাবে ব্রজবাসীগণের কৃপা হচ্ছে, ব্রজবাসীগণের কৃপা পাবে, এবং আস্তে আস্তে ব্রজভূমির যে মহিমা সব অনুভব হবে। এ একমাত্র ব্রজভূমিতেই সম্ভব, বাইরের জগতে সবাই ও বাবা নারায়ণ দণ্ডবোধ কর, কিন্তু ব্রজভূমিতে কৃষ্ণকে গালাগাল দিয়ে কথা বলে, ধর তুমি আমি সম, তুমি কোন বড়, তুমি আমি সম, এই হেরে গেছিস আমাকে কাঁধে নে, আর হ্যাঁ আমি হেরে হেরে গেছিস তুই কাঁধে নে, কৃষ্ণ কাঁধে নিল, আর শ্রীরাম কী করছে, শ্রীরাম পাটা দিয়ে বুকের মধ্যে ভম ধম ধম মারছে কৃষ্ণের, করছে তো, এটা ব্রজভূমিতেই সম্ভব, অন্য কোনো জায়গায় হবে না। হ্যাঁ, শ্রীরামেন পরাজিত, হা শ্রীরামের দ্বারা পরাজিত হয়ে এই আমাকে কাঁধে নে, হেরে গেছিস তুই, আর ঠিক আছে চল কাঁধে নে, কাঁধে নিয়ে চলছে, ঘুষোঘুষি মারামারি গালাগাল খিস্তি সব চলবে ব্রজভূমিতে। জগন্নাথের ফান্ডাগুলো দেখো না, গোবিন্দ জগন্নাথকে গালাগাল দেয়, কিন্তু তা বলে তুমি পারবে না, এমনকি আমি এটা ছিল দেবানন্দ গৌরীমাদের বেদান্ত সমিতির চিৎকার করে এইসব আলোচনা করেছি, কেউ যদি জগদানন্দ পণ্ডিতের কথাটাকে এই যে মহাপ্রভু বলেছিলেন কালিকার বটুয়া জগা তোমারে শিখায় সনাতনকে, এটা তুমি বলতে পারবে না, যদি এটা কোনো কাউর প্রতি লক্ষ্য করে তুমি বলো এই কথাটা উচ্চারণ করে তোমার দোষ লেগে যাবে। মহাপ্রভু এই কথাটা জগদানন্দের ক্ষেত্রে জগদানন্দকে কেন্দ্র করে সনাতনকে বলেছে, কালিকার বটিয়া জগা তোমারে শিখা, এটা সনাতনকে বলেছিলেন, কিন্তু এই কথাটা তুমি অন্য কাউর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না, বললে প্রথম কথা সোনা মহাপ্রভু প্রচণ্ড প্রগাঢ় ভালোবাসাতে জগদানন্দকে ওই কথাটা বলেছিলেন, সেটা সনাতন বুঝতে পেরেছেন, আজ তোমার কথাতে বুঝতে পারলাম তুমি জগদানন্দকে কত ভালোবাসো, আর আমাকে বহিরঙ্গা জ্ঞানে তুমি সম্মান দিচ্ছ, না না দেখো তোমাকে সম্মান দেয়, তোমাকে উপদেশ দেয়, এটা তো সহ্য করা যায় না, এইভাবে করেছিল। বাস্তবিক পক্ষে গৌরাঙ্গের কথা বুঝতে না পারলে রাধারানীর চরণের মহিমা বোঝা যাবে না, আর রাধারানীর মহিমা না বোঝা গেলে কৃষ্ণ সেবা কোনোদিনই করা যাবে না, যেটা আমাদের রস। এখানে আলোচনা প্রসঙ্গে আমাদের সময় তো চলে আসছে, আলোচনা প্রসঙ্গে আমরা সকালে দেখেছিলাম মথুরা জ্ঞানভূমিকা, মথুরার জ্ঞানভূমিকাতে আমরা দেখলাম ভগবানের সেখানে আবির্ভাব হয়েছে, এবং আবির্ভাবের পর কংসের কারাগারটা, কংস হচ্ছে নির্বিশেষ নির্বিশেষবাদী পাষণ্ড অসুর, ভগবত বস্তু সে চোখে চোখে দেখতে পারে না, শুনতে পারে না, এত রাগ হয় তার। ভগবত বস্তু বলে না কোনো বস্তু না থাকে, ওটাকে উড়িয়ে দাও, মেরে দাও, কেটে দাও, ভেঙে দাও, এটা হলো অসুরদের কথা, তাই কি না? অসুররা এটা বলেন, গীতাতেও বলছেন অসুরম ভাবম, এই এটাকে আশ্রয় করে ওরা আমাকে মানে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভগবানের যে দিব্য জন্মকর্ম, এটা যার হৃদয়েতে অনুভূত হবে তার আর পুনর্জন্মের কোনো প্রশ্ন নেই, তাই কি না? ভগবান নিজেই বলছেন তো, দিব্য জন্মকর্ম চমে জীব জন্মকর্ম চমে দিব্যম জমে ব্যক্তিতত্ত্ব তো ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। তাহলে আজকে ভগবানের যে আবির্ভাব দেখলাম, সেটা কি সাধারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম সেরকম কি আবির্ভাব না? আমরা অপ্রাকৃত ভগবানের আবির্ভাবের কথা আলোচনা করেছিলাম, কংসের কারাগার এবং কংস নির্বিশেষবাদ, সেখান থেকে কৃষ্ণকে চলে যেতে হলো, কৃষ্ণ নির্বিশেষবাদীর কাছে মায়াবাদীর কাছে থাকেন না, ওই জন্য কংসের কারাগার আবির্ভাবের সঙ্গে সঙ্গে ভক্তগৃহতে গোকুলেতে চলে গেলেন, তাই কি না? গোকুলেতে তিনি নিত হলেন, গোকুলেতে নিত হওয়ার পর অনেক ঘটনা আমি এই সময়তে এটা আলোচনা হওয়া উচিত, যখন চতুর্ভুজ ধারণ করে যখন কৃষ্ণ আবির্ভাব হলেন, তখন যশোদামা বলছে বসুদেব দৈবকী বলছেন, শঙ্খচক্র গদাবদ্ধ ধারণ করে আবার কেমন ছেলে, এরম ছেলে তো কেউ বিশ্বাস করবে না, তুমি আমাদের ছেলে, ভগবান যে তোমাদের ছেলে হলাম, কেন আমার ছেলে তো আমার মতো তো কেউ হবে না, তোমাদের তপস্যায় আমি হলাম, কিন্তু তা নয় মানলাম, কিন্তু এরকম চতুর্ভুজধারী কি ছেলে কেমনভাবে হয়? তখন ঠিক আছে বলে খালি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, তারপর ভগবান চতুর্ভুজ সংবরণ করলেন, করে দ্বিভুজ হয়ে দৈবকীর কোলেতে শুয়ে পড়লেন। তারপরে পুরনো যে নারায়ণ চতুর্ভুজের দর্শন এটা ভুলে গেলেন, গিয়ে আদর করতে আরম্ভ করলেন, স্তনপান করাতে আরম্ভ করলেন, বাৎসল্য বেড়ে গেল। কেন? ওখানে ঐশ্বর্য দেখে, ঐশ্বর্য শিথিল প্রেমে নৈমর প্রীত, ঐশ্বর্য শিথিল হয়ে যায়, ঐশ্বর্যতে প্রেম শিথিল হয়ে যায়, প্রেম যেখানে সেখানে হয় না, সেখানে বিশেষ করে গোপিকাগণে যে রাগবত্ম, এ তো আরও আশ্চর্য। অহে রীব গতিহি প্রেমনা, অহে রীব গতিহি প্রেমনা, হ্যাঁ বলছে সাপের মতো গতি, স্বভাব কুটিলা ভাব, স্বভাব কুটিলা ভাবে। শাস্ত্রকাররা বলছেন ভগবানের প্রতি যে বিরাট অনুরাগের প্রশ্ন, ভালোবাসা, সেটা কেমন? বলছে সাপের মতো গতি, সেখানে ভালোবাসা দিয়ে যখন বলে লাগবে না চলে যাও, তখন লাগবে, যখন বলে লাগবে না চলে যাও, তখন মানে বেশি করে লাগবে, কথাটা বুঝছ? আর তার ভালোবাসার লাজ্যের না মানে হচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ মানে হচ্ছে না, বুঝেছ? এগুলো অনুভব করতে পারবে না, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। বাংলা থেকে তেল নিয়ে এসছেন কে, জগদানন্দ পণ্ডিত, তার ইচ্ছা প্রভু মাথায় একটু ব্যবহার করুন, শরীর গরম হয়ে যাচ্ছে, জগদানন্দের কিছুই ব্যবহার মানলেন না, তারপর তার তুলি বালি সেটাও দূর করে দিলেন, হ্যাঁ জগদানন্দকে বলো একটা খাট এক পাঠিতে, জগদানন্দকে খাট আনতে বলো, এর জন্যই তো আমি সন্ন্যাস নিয়েছি, জগদানন্দকে বলো একটা খাটি আনিয়ে এসে পারুক, খাট আমি সেইখানে শোবো, সন্ন্যাস নিয়েছি আমি। এবার মহাপুরুষ গেলেন, জগদানন্দ কি করলেন, জগদানন্দকে বললেন, জগদানন্দ তুমি তো বাংলা থেকেই কষ্ট করে এইসব, এত কষ্ট করে এই তেল ফেল এনেছো, কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার তো এতে অধিকার নাই, আমি তো গ্রহণ করতে পারলাম না, ক্ষমা করো, তুমি জগন্নাথের সেবাতে দাও তাহলে ভালো হবে। কে বলল আমি বাংলা থেকে তেল এনেছি, কে বলল এইসব কথা? বলে তেলের পাত্রটা নিয়ে গিয়ে দূরে বারান্দায় গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, তেল ফেটে চারিদিকে কাছের পাত্র তেল গড়িয়ে গেল। গড়ে গিয়ে জগদানন্দ কী করলেন, ঘরে গিয়ে খিল দিয়ে দিলেন, দিয়ে তিন রাত তিন দিন বেরোচ্ছেন না ঘর থেকে। মহাপ্রভু চিন্তিত, তিন দিন বেরোচ্ছে না বেচারা, কি করেন? জানেন এটা ভালোবাসার, এটা অনুরাগ, এটা রাগ নয়। আস্তে আস্তে গেটের সামনে গেলেন, জগদানন্দ দরজা খোলো, জগদানন্দ দরজা খোলো, কে আর দরজা খোলে? জগদানন্দ আজকে কিন্তু আমি সমুদ্র চান করতে যাচ্ছি, এসে কিন্তু তোমার হাতে খাবো জানো তো, বলে চলে গেল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ওপরে রামাই নন্দাই শিগরি আয় প্রভু খাবে, তাড়াতাড়ি করে ভোজন তৈরি করতে আরম্ভ করলে। তাই এটা কি রাগ বলবে না কী বলবে? অনুরাগ বলবে, আমাকে কেন সেবা অধিকার থেকে বঞ্চনা করলো, এই জন্য তোমার সঙ্গে কথা বলবো না, তোমার মুখ দেখবো না। রাধারানী যখন কৃষ্ণকে তাড়িয়ে দেয়, যাও চলে যাও এখানে ঢুকবে না, তখন তার মানে কি? তার মনে হলো তুমি আমাকে কেন সেবা অধিকার থেকে বঞ্চায় না করলে, তোমার কত কষ্ট হলো অন্য জায়গায় গিয়ে সময় নষ্ট করলে, এই জন্য আমার রাগ হলো, তোমার কষ্টের জন্য আমার রাগ হলো। বুঝতে পারলে ভক্তিরাজ্যের প্রীতিরাজ্যের কথা সাধারণ ব্যক্তিরা বুঝতে পারবে না, এটা বোঝার কথা না। এই জন্য বলছে অহে রিব গতিহি প্রেমনা স্বভাব কুটিল ভাবে, স্বভাব কুটিল। ও যখন সামনে এলো প্রিয়া, তখন দেখবে না মুখ দরকার দে, মুখ দেখবো না, এর আসল কিন্তু মুখ দেখার জন্য ব্যস্ত, কিন্তু না দেখলে মরে যাবে। এই কৃষ্ণ চলে গেল, খাদ্য আরম্ভ করলো, কৃষ্ণ চলে গেল, তোরা কেন ধরলি না কৃষ্ণকে? আর তুই তো এরম করলি, বিশাখা লড়িতে বলছি তুই তো এরম করলি, সে তো এলো পায় ক্ষমা চাইতে, তাড়িয়ে দিলি তুই, এখন আমার কাঁদছিস। এইভাবে প্রেমের কথা, এগুলো সব আলোচনার বিষয় নয় এখানে। যাই হোক, এখানে আমরা দেখছি সমস্ত গ্রহ নক্ষত্র আদি সবাইকে অনুকূল করে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো কোথায়? কারাগারেতে, কৃষ্ণের কংসের কারাগারেতে আবির্ভাব হলেন। দু একটা ভাইটাল প্রশ্ন আমি আলোচনা করব, না সময়ও অল্প। বাসুদেব কালা অনন্ত, তিনি আগে আবির্ভূত হলেন তো, এর মধ্যে অষ্টম গর্ভ কৃষ্ণকে মারবে, মানে অষ্টম গর্ভের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না, কারণ একটা গর্ভ তো বিনাশ হয়েছে, কিন্তু এটা বিনাশ নয়। রোহিণী মায়ের একটা সাপ ছিল, যে তাদের স্বামীর কাছ থেকে সন্তান পাবে না, কিন্তু সেখান থেকে দেবকীর গর্ভ থেকে সেই সন্তানকে যোগমায়া আকর্ষণ করে নিয়ে গেলেন কোথায়? রোহিণীর গর্ভে। এবারে কোনো অসুবিধা নেই, রোহিণীর গর্ভে রেখে ওখানে এবার বাকি সময় থেকে যতক্ষণ কৃষ্ণ আবির্ভাব না হন, তারপরে বলরাম আবির্ভাব হলেন কিছুদিনের মধ্যে কৃষ্ণ। জগতের লোক জানে না, তারা মনে করে কৃষ্ণের এক বছর পূর্বে বলরামের আবির্ভাব হয়েছে, বৃন্দাবনে এই নিয়ে বিরাট লড়াই চলে, বুঝবাসীরা কিছুতে মানবে না, মহারাজ বলরামকে আবির্ভাব এক সাল পেলে হওয়া, ও কোথায় হয়েছে, কোনো এর প্রমাণ নেই। বরঞ্চ ভাগবতের প্রমাণ যদি দেখা যায়, সেখানে দেখবে কৃষ্ণ বলরাম হামাগুড়ি দিচ্ছে একসঙ্গে, আছে রিঙ্গমানো অলিন্দে বারান্দাতে হামাগুড়ি দিচ্ছে কৃষ্ণ এবং বলরাম, সব বর্ণনাগুলো একই সঙ্গে, কৃষ্ণ বলরামের কী কী দশা হচ্ছে সব একসঙ্গে বর্ণনা করেছেন সুখদেব, একই সঙ্গে। এখন কৃষ্ণ বলরাম একটু বড় হলো, এখন দুষ্টামি শুরু করেছে, কেন এরম বলল? যেখানে বলরামকে বলা হয়েছে বলাধিক্ষাত বলম্বিদু, তার বল প্রচণ্ড বল, সেই জন্য তাকে বলরাম নাম দেওয়া হয়েছে, এটা গর্গমুনি বলেছেন। আর তাই যদি হয়, আর তার সঙ্গে যদি এক বছর আগে আবির্ভাব হয়, তাহলে যে বাচ্চাটা এক বছর আগে আবির্ভাব আর যার গায়ের বল প্রচণ্ড বেশি, সেই যখন এক বছর পরের বাচ্চাটা হামাগুড়ি দেবে, সে তখন তো হাঁটি হেঁটে দৌড়াবে, সে তো কখনো হামাগুড়ি দেবে না, দেবে? কমন সেন্স, সাধারণ কমন সেন্স এটা, হ্যাঁ কমন সেন্স তো। এই বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে, যদি এক বছর বড়ই হয়ে থাকে আর তার বল বেশি, তো হাঁটবে দৌড়াবে, তাহলে কী করে বলছো একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে? রিঙ্গমানু লেখা আছে, তাহলে তোমাদের সিদ্ধান্ত ঠিক নয়, আমাদের গৌড়ীয় বিচার ঠিক। এই 15 দিনের আশপাশে কৃষ্ণের আবির্ভাব চলে গেল বলরামের, এবার কৃষ্ণের আবির্ভাব হিসাব করে দেখো, এরকমভাবেই আবির্ভাব। আর রাধারানী আবির্ভাব এরকম নয়, একটু আগে পরে আবার রাধারানী আবির্ভাব আসছে সামনে। জড়জগতের লোকের যে বিচার, এটা আমরা গ্রহণ করি না। এমনকি আজকে যে জন্মাষ্টমী পালন করা হচ্ছে, কেন? জগতের লোক তো তোমাদের গালাগাল দিতে পারে, বলে সরকারি ছুটি সবার, সমস্ত জগতের লোক কালকে করলো, বৈষ্ণবগুলো কোনো ঠিক নেই, এই বৈষ্ণবগুলো সব আজকে করলো বলে গালাগাল দিতে পারে। কিন্তু আমরা বলি যে আমরা তো আমাদের ইচ্ছায় করিনি, জন্মাষ্টমী যার ইচ্ছাতে হচ্ছে তা সেই ভগবান নিজে উপদেশ করেছেন, সে উপদেশ অনুযায়ী আমাদের ক্যালকুলেশন আজকে হয়েছে। যখন সনাতন গোসাইকে বৈষ্ণব স্মৃতি লেখবার জন্য বললেন, তখন মহাপ্রভু সূক্ষ্মভাবে চর্চা করে বলে দিয়েছিলেন সব, একাদশী, বামন দ্বাদশী ইত্যাদি সমস্ত এইসব রীতিগুলো নৃসিংহ চতুর্দশী সব পালন করবে, সব বিদ্যাগুলোকে বাদ দেবে, অবিদ্যাগুলোকে পালন করবে, করণে ভক্তিলাভ, অকরণে হ্যাঁ দুর্গতি লাভ হবে, ক্ষতি হয়, এগুলো সব বলেছেন। তাহলে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি সনাতনকে বলেছে বিদ্যাগুলো করো না। আর বিশেষ করে আমাদের নবমী বিদ্যা এই জন্মাষ্টমী পালন করতে হবে, কারণ যোগমায়া এবং কৃষ্ণ একই সঙ্গে আবির্ভাব হয়েছেন, জড়জগতের লোক এটা জানে না। যদি আমরা দেখছি মথুরাতে কংসের কারাগারেতে কৃষ্ণ আবির্ভাব হয়েছেন, কিন্তু বাস্তবিকভাবে কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ সেখানে সেখানে যশোদা মায়ের গর্ভেতে আবির্ভাব হয়েছেন। সেখানে লেখা আছে যশোদা মা ক্লান্তি প্রসবের যন্ত্রণায় ক্লান্তি হয়ে শুয়ে, ভাগবতে লেখা রয়েছে পরিষ্কার। তাহলে যশোদা মায়ের কথা বা নন্দ মহারাজের কথা বলতে গিয়ে ভাগবতে এইসব কথা অনেকবারই উল্লেখ করেছেন। নন্দাত্মজ কৃষ্ণকে কী বলেছেন? নন্দাত্মজ, এটা কিন্তু বসুদেব দৈবগ্রী খেতে বলেননি, বসুদেব দৈবগ্রী খেতে একবারও বলেননি, আত্মজ বলে কথাটা সেই আত্মজ হতে আত্মনি যায়াতে আমার থেকে যে যে জন্ম হয়েছে সেরকমভাবে ব্যাখ্যা আছে। তাহলে এবার কল্পনা করো, এখন নন্দ মহারাজের যে সূতিকা গৃহ, যেটা তোমরা গোকুলে গেলে একটা যোগমায়ার ভবন আছে না, যেখানে যেখানে যশোদামা রাত্রে প্রসব করেছিলেন, রাত বারোটায় তারপরে এতে ক্লান্ত হয়ে শুয়েছিলেন, সকালবেলা গ্রামেতে হই হই পড়ে গেল যে নন্দকে নন্দ ভাই ও জয় কেনাইয়া লাল কি, সব জায়গায় বুঝবাসীগণের চিৎকার আরম্ভ হয়ে গেলো, আরে নন্দের ঘরে ছেলে হয়েছে, সব দেখতে দৌড়াচ্ছে, সেটা হচ্ছে নন্দ উৎসব। কালকে রাত্রিবেলা আবির্ভাব হয়েছে, কেউ কিন্তু জানতে পারিনি, তখন কিন্তু জানে না কেউ, সকালে জানতে পারছে, কেউ জানে না। হ্যাঁ, আর এত আনন্দ হলো ব্রজবাসীগণের, কল্পনা করে যা পাগল হয়ে গেছেন তারা। তারা ব্রজবাসীগণ যে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, তাতে যে গান আদি করে, যে উৎসব করে, নৃত্য করে, এটার কোণা এক কোণা তোমাদের স্পর্শ করা মুশকিল। বাস্তবিকতা আনন্দ হয় কৃষ্ণের আবির্ভাবেতে, এরা তো ক্ষুধাতে কষ্টতে যন্ত্রণা করছে, কখন আপদ তাড়াতাড়ি যাবে একটু জল খাবে, কিন্তু আনন্দতে আটখানা ওরা অভিভূত হয়ে গেছে, এখানে নৃত্য করছেন, কীর্তন করছেন, আহা নন্দেরকে, আর কত রকম গান বানিয়ে বানিয়ে বলছে গান তৈরি করছেন, গান করছেন, কারণ ওরা সত্যি সত্যি ভালোবাসে। এই জন্য গুরুপাদ পদ্ম প্রায় হেসে হেসে বলতেন, বাবা ব্রজবাসী স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপতি, কৃষ্ণেরও স্বাভাবিকই প্রতি ব্রজবাসী প্রতি, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, আমার করতে হয় করবো অভিষেক এরকম না, মনের টান পাগল হয়ে গেছেন, এখানে কৃষ্ণকে ভগবান বলে কোনো ভাবনা নাই। যেমন জগতের লোক বলে এই নারায়ণের পুজো কর মঙ্গল হবে, করে তো, কিন্তু ব্রজভূমিতে এরকম নেই, নারায়ণের পুজো করলে সব বিপদ আপদ চলে যাবে, ওখানে বলে এই কৃষ্ণের বিপদ হয়েছে, শিগগিরি ডাক, ব্রাহ্মণ ডাক, ওকে ছাড়াতে হবে, ন আমাদের কৃষ্ণকে গোপালকে ভূতে ধরেছে, ও ভূতে ভূতে ধরেছে বলে কী করলো, কালো গরুর যে ল্যাজ, গরুকে নিয়ে গোমাতাকে কালো গরুর ল্যাজ দিয়ে, ওর ল্যাজ দিয়ে কৃষ্ণের মন্ত্র দিয়ে কৃষ্ণকে ঝাড়ছে, ওম কৃষ্ণায় নম বাসুদেবায় নম জনার্ধনায় নম, কৃষ্ণের মন্ত্র দিয়ে কৃষ্ণকে ঝাড়ছে, ওরা জানেই না এই হচ্ছে কৃষ্ণ সেই ভগবান, ওদের এইসব দরকার কী আছে, ঐশ্বর্য এলে তো শিথিল হয়ে যাবে ভালোবাসা, এটা বুঝতে পারবে না। হ্যাঁ, তাদের ভালোবাসা আলাদা, ব্রজভূমির মধ্যে হ্যাঁ দেখো একবার এই এইসব কথা আমরা বুঝবা, এইসব কথা আমরা গুরুবর্গের থেকে শুনেছি, মজার কথা, কৃষ্ণ একদিন অসুস্থতার লীলা করলেন, অসুস্থ লোকের মাথা যন্ত্রণা করে কীর্তি ছাড়ে না, কৃষ্ণ বলছেন এক কাজ করো, ওই সব ভক্তের পদতুলি নিয়ে আসো, তাহলে মাথায় দিলে, এটা গৌরলীলাতেও করেছেন, তোমরা এগুলো আলোচনা করলে গৌরলীলা এবং কৃষ্ণের পাশাপাশি আলোচনা করে দেখাবে। যখন যখন গয়াধামে যাচ্ছিলেন তখনও তার জ্বর হয়েছিল, মাথা যন্ত্রণা কিছুতেই সারে না, তখন একজনকে ভক্ত একজন ছাত্রকে বললেন, তার ছাত্র গিয়েছিল তার সঙ্গে, বলছে একটা শুদ্ধ ব্রাহ্মণের পায়ের জল নিয়ে আয়, নিয়ে এসে মাথায় দিলেন, তখন সেরে গেল। ভগবান এগুলো দেখিয়েছেন, যা কৃষ্ণ করেছেন এটা গৌরও দেখিয়েছেন। নারদজি এবার ভক্তের পায়ের জল বা ধুলি আনতে গেলেন, কেউ দিচ্ছে না পায়ে ধুলে, ও কৃষ্ণকে পায়ে ধুলে দেবো আমরা, ভেবেছো তুমি ঠাকুর তোমার মাথা খারাপ হয়েছে? লাস্টে কী হলাম, ব্রজভূমিতে গেলেন, ব্রজভূমিতে গোপিকা গোপিকাগণকে বললেন এই কৃষ্ণের একেবারে শরীর অবস্থা, হ্যাঁ বলো কি, কৃষ্ণের শরীর প্রচণ্ড অসুস্থ, রোগ সারছে না, বৈদ্য কিছু করতে পারছে না, তাহলে কি করা যাবে? বলে বলেছে তোমাদের পায়ের ধুলো যদি দিতে পারো, পায়ের ধুলে দিলে সেরে যাবে। ও তাই নাকি, কত কেজি লাগবে? যত লাগবে নিয়ে যাও, আমাদের নরক হোক কোনো দরকার নেই, কিন্তু কৃষ্ণ বাঁচলেই হল। তাহলে ভালোবাসাটা দেখেছো, কৃষ্ণের সুখের জন্য এরা সব করতে পারে, এ কৃষ্ণের সুখের জন্য এরা সমস্ত কিছু করতে তৈরি, এটাকে বলে ভালোবাসা। এই জন্য রূপ গোস্বামী বা একটা কথায় সাবধান করে দিয়েছেন, যেটা বলে আমি অভিষেক শুরু হলো কি করছে, এই অভিষেক করো, শুরু করো, হ্যাঁ শুরু করেছে বলার সঙ্গে সঙ্গে। এবার তোমরা মহামন্ত্র করবে, আমি খালি শ্লোকটা বলে শেষ করি, কিছু তো বোঝা গেল, অল্প পারলাম না কিছু বলতে অল্প সময়ে। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃতা কমিন রসনামনসিনিয়জ তিষ্ঠন ভজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নন্দন।